Book 2 95 95 95 حروف العطف 2 সংযোগকারী অব্যয় 2 সংযোগকারী অব্যয় 2 منذ متى لم تعد هي تشتغل কবে থেকে ও আর কাজ করছে না কবে থেকে ও আর কাজ করছে না منذ زواجها ওর বিয়ে হবার পর থেকে ওর বিয়ে হবার পর থেকে نعم هي لم تعد تشتغل منذ ان قد تزوجت হ্যাঁ ওর বিয়ে হবার পর থেকেই ও আর কাজ করছে না হ্যাঁ ওর বিয়ে হবার পর থেকেই ও আর কাজ করছে না منذ ان قد تزوجت لم تعد هي تشتغل যখন থেকে ওর বিয়ে হয়েছে তখন থেকেই ও আর কাজ করছে না যখন থেকে ওর বিয়ে হয়েছে তখন থেকেই ও আর কাজ করছে না منذ ان تعرف اصبح سعيدين যখন থেকে ওরা একে অপরের সঙ্গে মিলিত হয়েছে তখন থেকে ওরা খুশি আছে যখন থেকে ওরা একে অপরের সঙ্গে মিলিত হয়েছে তখন থেকে ওরা খুশি আছে منذ ان اصبح لهما اطفال صار نادر ما يخرجون যখন থেকে ওদের বাচ্চা হয়েছে ওরা খুব কম বাইরে যায় যখন থেকে ওদের বাচ্চা হয়েছে ওরা খুব কম বাইরে যায় متى تتصل هي بالتليفون সে কখন ফোন করবে সে কখন ফোন করবে هل اثناء السير গাড়ি চালানোর সময় গাড়ি চালানোর সময় نعم اثناء ما هي تقود السياره হ্যাঁ যখন ও গাড়ি চালাবে হ্যাঁ যখন ও গাড়ি চালাবে هي تتكلم بالتليفون اثناء ما هي تقود السياره যখন সে গাড়ি চালায় তখন সে ফোন করে যখন সে গাড়ি চালায় তখন সে ফোন করে هي تشاهد التلفزيون اثناء ما هي تكوي যখন সে ইস্ত্রি করে তখন সে টিভি দেখে যখন সে ইস্ত্রি করে তখন সে টিভি দেখে هي تسمع الموسيقى اثناء ما هي تعمل واجباتها যখন সে কাজ করে তখন সে গান শুনে যখন সে কাজ করে তখন সে গান শুনে لا ارى شيئا عندما اكون بلا نظاره যখন আমার চশমা থাকে না তখন আমি কিছু দেখতে পাই না যখন আমার চশমা থাকে না তখন আমি কিছুই দেখতে পাই না لا افهم شيئا عندما تكون الموسيقى هكذا عاليه যখন খুব জোরে গান বাজে তখন আমি কিছু বুঝতে পারি না যখন খুব জোরে গান বাজে তখন আমি কিছু বুঝতে পারি না لا اشم شيئا عندما يكون عندي زكام যখন আমার সর্দি হয় তখন আমি কোনো গন্ধ পাই না যখন আমার সর্দি হয় তখন আমি কোনো গন্ধ পাই না سناخذ سياره اجره ان هي امطرت যদি বৃষ্টি হয় তাহলে আমরা ট্যাক্সি নিয়ে নেব যদি বৃষ্টি হয় তাহলে আমরা ট্যাক্সি নিয়ে নেব سنسافر حول العالم ان نحن ربحنا في اليانصيب যদি আমরা লটারিটা জিতে যাই তাহলে আমরা সারা পৃথিবী ঘুরে বেড়াবো। যদি আমরা লটারিটা জিতে যাই তাহলে আমরা সারা পৃথিবী ঘুরে বেড়াবো। سنبدأ بالأكل إن لم يأتي بعد قليل. যদি সে তাড়াতাড়ি না আসে তাহলে আমরা খাওয়া শুরু করব। যদি সে তাড়াতাড়ি না আসে তাহলে আমরা খাওয়া শুরু করব। الرجاء الذهاب إلى www.book2.de لمطالعة الكتب مع الدروس الصوتية.